عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود عن هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই এর বিলুপ্তির সম্ভাবনা নির্দিষ্ট হয়ে আছে। যে কোনো সৃষ্টির সঙ্গে লয় সংযুক্ত, যে কোনো জন্মের সঙ্গে তার মৃত্যু সংযুক্ত। পৃথিবী যেদিন থেকে যাত্রা শুরু করেছে এবং পৃথিবীতে যেদিন থেকে মানুষের আবাদ শুরু হয়েছে তখন থেকেই পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার ক্ষয়ের দিকে। কোন কোন বিজ্ঞানী বলেন বর্তমান যে সূর্য আছে এই সূর্য আর 500 কোটি বছর পরে নিভে যাবে। বৈজ্ঞানিকরা অনেক কিছু কল্পনা করছেন, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে অনেক কথাই বলছেন। তবে বহু পূর্বেই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে সূর্য একদিন নিভে যাবেই। এজা শামসু কুব্বিরাত ওয়াইজা নুজুম কাদারাত, একদিন সূর্য নিভে যাবে, একদিন তারকারাজি আলোবিহীন হয়ে যাবে, অর্থাৎ সেদিন এ পৃথিবী থাকবে না। ইবাদাল আরদু গায়রাল আরদু বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, যেদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, নতুন পৃথিবী জন্ম হবে, বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, এবং সমস্ত মানুষ একমাত্র আল্লাহর সামনে স্পষ্টভাবে সবাই দাঁড়িয়ে যাবে, সবাই সবাইকে দেখতে পাবে। পৃথিবী যে শেষ হবে ঠিকই, কবে হবে কেউ জানে না। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ইন্নামা আনা নাযীরু মুবীন, যখন কাফেররা বলতো তুমি যে শুধু কিয়ামতের ভয় দেখাও তাহলে কবে হবে বলো দেখি, আল্লাহ রাসূল জবাব দিতেন এর ইলম সিরফ আল্লাহর কাছে, আর আমি শুধু ভয় প্রদর্শনকারী মাত্র। কিন্তু কেয়ামতের আগে যে কিছু আলামত আসবে সে আলামতগুলো আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন, তাই তিনি সবসময় আমাদেরকে তার আগে হুঁশিয়ার করে দিচ্ছেন। সে হুঁশিয়ারির মধ্যে একটি আয়াত আমাদের আমরা পেশ করেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের পালন কর্তাকে। অখশাও ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, এবং ভয় করো সেই দিনকে যেদিন পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন ওয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর এই ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যেন তোমাদের দুনিয়াবী জীবন প্রতারিত করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং শয়তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে প্রতারিত না করে, ধোকায় না ফেলে, সাবধান। সূরা লোকমানের এই 33 নম্বর আয়াতটি আমাদের সকলের জন্য, যেহেতু আহ্বান এসে ইয়াহিয়ুন নাস বলে, শুধু মুসলমানের জন্য নয়, মানব জাতির উদ্দেশ্যে এটা আল্লাহর আহ্বান। হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের পালনকর্তাকে, এবং ভয় করো সেদিনকে যেদিন বাপ সন্তানের কাজে লাগবে না, সন্তান বাপের কাজে লাগবে না। আর শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্তিতে না ফেলে, দুনিয়ার জৌলুসে, দুনিয়ার ভোগ বিলাসে তোমরা যেন সেদিনকে ভুলে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়ামান, তোমরা ভয় করো সেদিনকে যেদিন প্রত্যেকটা নফস পাবে যা সে দুনিয়াতে করেছে। অহুম লা ইউজলামুন, সেদিন কাউকে সামান্যতম জুলুম করা হবে না। কিয়ামতের সবচেয়ে বড় আলামত কোনটা? হাদিসে অসংখ্য আলামত এসেছে, তো সবচেয়ে বড় আলামত আমরা পেয়ে গেছি, সেটা কি? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। শেষ নবীর আগমনটাই কিয়ামতের আগাম সংকেত। শেষ নবী এসে গেছেন, এরপর যেহেতু আর নবী আসবেন না, অতএব কিয়ামত এখন কাছাকাছি এসে যাচ্ছে। এর পরবর্তী যে নিদর্শনগুলো আছে, একটার পরে একটা আসতেই আছে। সর্বশেষ যে নিদর্শন আসবে তার পরপরই কিয়ামত হবে, সেটা হবে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের পরে, ইমাম মাহদির আগমনের পরে, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, বাস ধরে নেবেন সেদিনই হয়তো কিয়ামত হয়ে যাবে। ওটা হলো শেষ। আর আগাম বড় সংবাদ হচ্ছে আমাদের শেষ নবীর আগমন, এরপরে একটার পর একটা আসতেই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রসুল, আমাদেরকে শেষ আলামত কিছু আমাদেরকে শুনান, আমরা যেন সাবধান হতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন সাহাবী বিভিন্ন প্রশ্ন করেছেন, তার জবাবে আল্লাহ রসুল অনেক কিছু বলেছেন। সেখানে কয়েকটি আলামত আপনাদের সামনে তুলে ধরব, যাতে আমরা সাবধান হতে পারি। যদি ওই হাদিসগুলো 2000 বছর আগের, যেন মনে হয় যেন কালকে উনি বললেন। কথাগুলি এতই বাস্তব এবং এতই স্পষ্ট, আমাদের জীবনের সঙ্গে পুরোপুরি দেখবেন মিলে যাবে। ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফা আল ইলমু ওয়া ইউকসারা আল জাহলু ওয়া ইউকসারা আল জিনা ওয়া ইউকসারা শুরবুল খামর ويقل الرجال ويكثر تكثر النساء حتى تكون ل 50 امراه لقيم الواحد متفق عليه انس رضي الله عنه আল্লাহর রাসূলের গোলাম, যিনি 10 বছর আল্লাহর রাসূলের বাড়িতে কাজ করেছেন, তিনি বলছেন, আল্লাহর রাসূল একদিন বললেন, শুনে রাখো হে আমার উম্মত, ইন মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত সম্বন্ধে মধ্যে অন্যতম আলামত হচ্ছে এই, আন ইউরফা আল ইলম, ইলম উঠে যাবে, ওয়া ইকসার আল জাহল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়া ইকসার আল জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওয়া ইকসার আল শুরবুল খামর, মদ্যপান বৃদ্ধি পাবে, ওয়া ইকল্লু রিজাল, পুরুষের সংখ্যা বাড়বে, ওয়া তাকসারু নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলাদের সংখ্যা বাড়বে, এমন অবস্থা দাঁড়াবে, হাত্তা তাকুন আলি খামসিন ইমরাতান কাইয়িমাল ওয়াহিদ, 50 জন মহিলার জন্য একজন অভিভাবক পুরুষ থাকবে। অর্থাৎ সবাই স্ত্রী হবে, স্ত্রী তো 4 বেশি হয় না, কিন্তু বাকি ফুফু খালা শাশুড়ি দুনিয়া সব যত আত্মীয় স্বজন একজন মানুষের থাকতে পারে, এই সব আত্মীয় স্বজন সব তার ঘাড়ে, একজন পুরুষের ঘাড়ে চাপ, এমন অবস্থা হয়ে যাবে। বাস্তবতা দেখেন, আজ ইরাকের অবস্থা কি, 10 লাখ মহিলা বিধবা, তারা খাদ্যপানের অভাবে পাগলের মতো হয়ে যাচ্ছে, যুদ্ধের সাধারণত পুরুষ লোকই বেশি মরে, যুদ্ধ বিগ্রহ করে তারাই, ফলে পুরুষ লোক সব শেষ হয়ে যাবে। অসহায় মহিলারা, সন্তান চলে গেছে, মা কেউ নাই দুনিয়াতে, স্বামী নিহত হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, বোনের স্বামী মরে গেছে, বোন ভাইয়ের গলগ্রহ হয়েছে, এমনি করে দেখা যাবে যে 50 জনের মতন মহিলা একজন পুরুষ লোকের ঘাড়ে চলে আসবে। এটা হলো একটা হাদিস। আপনারা যদি বলেন যে এলেম কমে যাবে, হাদিসটা তো মিথ্যা হলো, কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে এলেম বেড়ে যাচ্ছে। আমাদের বাপদাদুদের আমলে সৎকার হিসাব তো কেউ করেনি, এটা নিশ্চিত যে তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা খুব কম ছিল। একটা জেলা খুঁজে একটা কামাল পাশ মাওলানা খুঁজে পাওয়া যেত না। এমনকি রাজশাহীর অঞ্চলের যে ইতিহাস আমি কালেকশন করেছি আমার থিসিসের মধ্যে, সেখানে কি এই শতাব্দীর প্রথম দিকেই তো বলি, খুব বেশি বেশি না, 100 বছর বা 150 বছর আগেই, যে একটা মুরগি জয় করার জন্য আলেম পাওয়া যেত না, একটা গরু জয় করার জন্য লোক পাওয়া যেত না, বিয়ে পড়ার জন্য আলেম পাওয়া যেত না। শেষকালে এই দারুসা এলাকারই লোকেরা একজন আলেমের কাছ থেকে ওই বেচারা কত জায়গায় যে গরু জবাই করবে, উনি বলতেন তোমরা ছুরি পোড়া দেব, এই এক ছুরিতে একটা 6 মাসের ফু, কোনোটা 1 বছরের ফু, কোনোটা 3 মাসের ফু, এই ফু দেওয়া ছুরিতে জবাই করলে ওই জবের হক আদায় হয়ে যাবে। এই ফতোয়া দিয়ে বেচারা জান বাঁচার বুদ্ধি, নাহলে তো সারাদিন করে জবাই গড়ি বেড়ে যাবে, ওরা কাজ কাম আছে। রাজশাহী শহরে যত গরু জবাই হবে, দারুসে যত গরু জবাই হবে, ওই নহাটা যত গরু জবাই হবে, সব যদি মলি সব যদি ওই জবাই করে বেড়াই যায়, তোর কাজ কাম করতে হবে না। শেষকালে ওই ফতোয়া দিয়ে দিলেন, এই ছুরিতে ফু দিয়ে দেবে, এক ফুতে 1 বছর চলবে। এরপরে মসজিদের ইমামতি, লোকে যখন বুঝতো যে নামাজ না পড়লে চলবে, কিন্তু মসজিদ আজান না দিলে গজব আসবে, একটা ফতোয়া ছিল চালু, কি করবে? তো লোকের টাকা পয়সা দিয়ে মুয়াজ্জিন ডাকতো, ইমাম থাকেন না থাক, ওই মুয়াজ্জিন করবে কি, এই মসজিদে জোহর আজান দিয়ে বেরোবে, যত মসজিদ পাওয়া যাবে আসর পর্যন্ত আজান দিতেই থাকবে, এই মসজিদে একটা আজান, ওই মসজিদে একটা আজান, এই দিতে দিতে দিতে দিতে একদম শেষ হতে গিয়ে ও জোহরের সালাতটা আদায় করবে, কারণ আজান না দিলে গজব হবে। মুয়াজ্জিন পাওয়া যেত না, বি পড়ার মৌলভি পাওয়া যেত না, গরু জয় করার জন্য আলেম পাওয়া যেত না, এই অবস্থা ছিল। আর এখন ঘরে ঘরে কামেল পাস, দুই ভার দুই ভাই কামেল পাস, এমএ পাস আমরা দেখতে পাচ্ছি তো। গ্রাম থাকেন, নিজের পরিবারের মধ্যে দেখেন কতগুলো আলেম, এমন ভালো ভালো পরিবার আছে, এমনকি কোন কোন পরিবারে 2-3 জন মদিনা ফারেক আলেম আস। তাহলে হাদিস বলছে উল্টা, ইউরফাল ইলমো, এলেম উঠে যাবে, ও একসর জেহালো, জেহালাত মূর্খতা বৃদ্ধি পাবে। হাদিসের সঙ্গে আমাদের বাস্তবতা গরমিল হয়ে যাচ্ছে না? আসলে ব্যাখ্যা কি তাই? যাদের মধ্যে ডিপ থিঙ্কিং আছে তারা বোঝার চেষ্টা করুন। এটা উজু করা মশলা জিজ্ঞেস করার আলেম এখন খুঁজে পাওয়া যায় না। এ প্লাস ডজন কি ডজন এ প্লাস পাচ্ছে, জিজ্ঞেস করেন কিছু বলতে পারে না, ওই পড়েছে সাজেশন ওখানে শেষ। কামালে ফার্স্ট ক্লাস, দেওবন্দে ফার্স্ট ক্লাস, ইসলামিক ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার অনার্স পড়তেছে। আমি গেছি ভাই বোন নেওয়ার জন্য, আরবিতে সব কথাবার্তা বলা হয় সেখানে, দুর্ভাগ্য যে কেন আমাকে ওরা নিয়ে গেছিল, 52 জনের 51 জনই ফেল। চেয়ারের মধ্যে স্যার এইবার যে ছেলে আসবে এবার আপনি খুশি হবেন। আচ্ছা, আগে সেফত বয়ান করলো স্যার এই ছেলে দেওবন্দ ফারেক কামেল পাস, শুধু পাস না ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তো এমন মানে কি বলবো, এমন ভাইবা হলো যে আমি লজ্জা মানুষে বলতে পারি না। শেষকালে বললাম তুমি কি বোখারা শরীফ পড়েছ, কোন দেখেছ? স্যার দেখি নাই। ইমাম বোখারি, বোখারা শরীফের ইমাম বোখারির নাম কি বলতে পারছো না? দেখেছ? স্যার দেখি নাই। তো তুমি না দেখি কি করে কামাল পাস করলে, না দেখে দেওবন্দ ফারেক হলে? তো বলতে বলেই ফেললো, স্যার আমি সাজেশন পড়ালো, জীবনে কিতাব দেখিনি। আমি যাক তুমি একটা সত্য কথা বললেও তো 2 নম্বর দিলাম, যা চিন্তা করেন কোথায় যাচ্ছে লেখাপড়া, ডিগ্রি মাশাআল্লাহ, ডিগ্রি চোটা ইউনিভার্সিটি লেকচার হচ্ছি, প্রফেসর হয়ে যাচ্ছি, কে ঠেকায়। এলেম যেটাকে বলা হয়, আমার উস্তাদ বলেছিলেন এলেম দার সিনা না দার সফিনা, এলেম যেটা তোমার বুকের মধ্যে আছে ওটাই এলেম, যেটা আলমারি ভর্তি কেতাব আছে ওটা এলেম নয়, নৌকা ভর্তি এলেম কেতাবপত্র আছে নিজের মধ্যে কিছুই নাই, কিছু প্রশ্ন করেন হা, ওই যে হাদিস বলছে ইউরফাল এলম, এলেম উঠে যাবে। মাস্টার ডিগ্রি নিচ্ছে ইংলিশে, ইংলিশে 2 লাইন লিখতে পারে না, বাংলা এম এ পাস করছে বাংলা বানান জানে না, আরবির অবস্থাও তাই, আরবিতে এম এ পাস করছে আরবিতে 2 লাইন বলতে পারে না। তাহলে আজকে আমাদের সরকার সচিব পাচ্ছে না, রিটায়ার্ড সচিবগুলো ডেকে ডেকে এনে চুক্তিভিত্তিক দিয়ে নিয়োগ দিচ্ছে, অত প্রতিবছর ইউনিভার্সিটি থেকে ভুরি ভুরি ছাত্র বের হচ্ছে, আমাদের প্রতিভা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এটা তো মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। সারা বিশ্বে মেধার সংকট চলছে, কারণ মেধা যিনি দান করেন তিনি তো আসমানে বসে আছেন, আরো সে মহল্লায় মেধা তো ওখান থেকে আসে। আত্মা ইমাম বুখারীর জন্ম হয় না, 10 লক্ষ হাদিসের হাফেজ তার জন্ম হয় না, কোরআনের মুখস্থ থাকে না তো অন্য সব পরিমার্গে। এই মেধা মাধ্যমে এলেম দুনিয়াতে বিস্তার লাভ করেছিল, শুধু মুখে মুখে মুখস্থ করে ইসলাম প্রচার হয়েছে, সে যুগে টেপ রেকর্ডার ছিল না, ক্যাসেট ছিল না। আজকাল আধুনিক যত প্রযুক্তি আমরা দেখছি এর ধারে কাছেও তারা ছিলেন না, এজন্য সৌদি আরবের মক্কা মদিনার লোকেরা এই লেখাটাকে খুব হীন কাজ মনে করতেন, লেখা তারাই লেখে যাদের মাথায় কিছু নাই তারাই লেখে, এজন্য কেউ লিখলে ওরা ঘৃণা করতে, বেটা তুই লিখিস কেন রে, তোর মুখস্থ নাই, ব্রেন নাই। এবং হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার তো ইতিহাস সবাই জানেন, হজরত আবু হুরায়রা সবচেয়ে ছিলেন সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল তার। একদিন আল্লাহ রসুলকে বলছে হে রসুল আমি যে হাদিস শুনছি যেন মাঝে মাঝে ভুলে যাচ্ছি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। রসুল বললেন তোমার চাদরটা আমার সামনে বিছিয়ে দাও, সঙ্গে সঙ্গে চাদর বিছিয়ে দিল, আল্লাহ নবী দোয়া করে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মহব্বতের সঙ্গে চাদরটা বুকে টেনে নিল, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত একটা হাদিস শেয়ার ভুলে যায়নি কখনো, সুবহানাল্লাহ। অলৌকিক ব্যাপার, প্রত্যেকটা হাদিস যাতে আল্লাহর রহমতে দুনিয়া টিকে থাকে সেজন্য আল্লাহ নবীর সঙ্গে যে সাহাবিগুলো আল্লাহ ম্যানেজ করে দিয়েছিলেন তাদের প্রতিভা এরকম ছিল, যাই শুনবে একটা আকার আকার পর্যন্ত ভুল হতো না, কারণ এরাই হলো আগামী দিনের জন্য কম্পিউটার, এরা যদি ভুল বলে আমার হাদিস ভুল হয়ে যাবে, তাই না? আল্লাহর পক্ষ থেকে এলাহি ব্যবস্থাপনা ছিল যে আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে তারা থাকতেন, বলা যায় পৃথিবীর সেরা প্রতিভা মেধা সম্পন্ন লোকগুলি আল্লাহ পাক বাছাই করে করে তার সহচর হিসেবে সাহাবি হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, আবু বকর, উমর, ওসমান, আলী, এমনকি মহিলাদের যে আয়েশা সিদ্দিকা এত স্ট্রং মেমোরির মহিলা ছিলেন যে তার সঙ্গে কোনো মহিলা টিকে থাকতে পারত না। সাহাবায়ে কেরাম অনেক হাদিস না জানলে মা আয়েশার কাছ থেকে শুনে নিতেন যে এই বিষয়ে ফয়সাল আল্লাহ নবী কি দিয়ে গেছেন। এই যে আমরা তারাবি পড়ি, তারাবির টোটাল হাদিসটা তো মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে আমরা পেয়েছি, কারণ তারাবি তো মসজিদে পড়তেন না, ঘরের মধ্যে পড়তেন, তাহাজ্জুদ সালাত ঘরের মধ্যে পড়তেন, সাক্ষী তো তার স্ত্রী আর তো না। বহু জিনিস আমরা পেয়েছি মহিলা সাহাবিদের মাধ্যমে, এবং সামাজিক বিষয়ে যত হাদিস আমরা পেয়েছি অধিকাংশই পুরুষ সাহাবিদের মাধ্যমে, এবং সাহাবিরা হাদিসের সামান্যতম কোনো পরিবর্তন এমনকি একটা একারকার পর্যন্ত পরিবর্তন করার নাই। এজন্য জার্মান পণ্ডিত উইলিয়াম স্প্রিঙ্গার বিস্ময়কর নৃত্যে বলছেন আমি পৃথিবীর বহু মানুষের জীবনে লিখেছি কিন্তু মুহাম্মাদের জীবনে লিখতে গিয়ে আমি হতবাক হয়ে গেছি যে 83,000 মতন মানুষের জীবনী আমাকে পড়তে হচ্ছে একটা মানুষের জীবনে রক্ষা করার জন্য। সাহাবি, তাবি, তাবে তাবি, সিলসিলা সনদ এমনি করে করে তিনি বিশাল একটা হিসাব বের করেছেন, যদিও আমাদের নুরমান আজমি বলছেন না এই হিসাবটা একটু বেশি হয়ে গেছে আর কম হবে। তো সাহাবাই কেরাম হাদিসের ব্যাপারে এত হুঁশিয়ার থাকতেন, সামান্যতম কম বেশি করতেন না, ফলে প্রতিটি মেধা তাদের কাছে ছিল, আজকালকে যুগের হিসাবে অলৌকিক মেধার অধিকারী তারা সব ছিলেন। আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে উঠে যাচ্ছে, যেহেতু কেয়ামত কাছাকাছি আসছে, এলেম বলতে ইলমে দিন, কোরআন হাদিসের মূল এলেম যেটা, সমাজ পরিচালনা করবেন কি দিয়ে আপনি, আল্লাহ প্রেরিত অভ্রান্ত জ্ঞান দিয়ে না নিজের ত্রুটিযুক্ত জ্ঞান দিয়ে? যে কোনো মানুষ বলবেন আমি যেহেতু দুদিনের আমার পরে ভবিষ্যৎ কী হবে আমি ভালো মন্দ খবর রাখি না, অতএব আমি অবশ্যই এমন একটি জ্ঞানের মুখাপেক্ষী হতে চাই যে জ্ঞানে কোনো ত্রুটি নাই, যে জ্ঞানে কোনো ভুল নাই, যে জ্ঞানে কোনো দিন কোনো ভেজাল নাই, সেই জ্ঞান অভ্রান্ত সত্যের জ্ঞান, আল্লাহ প্রেরিত ওহির জ্ঞান, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান। এই জ্ঞান যদি সামনে না থাকে আমরা মানুষ দুনিয়াতে ভুল করব প্রতি পদে পদে, আর সেই জ্ঞান যার মধ্যে নাই সে তাহলে জ্ঞানী হতে পারবে না, কারণ কোনো ব্যাপারেই আপনি একমত দিতে পারবেন না। দেখছেন আমাদের লিডারদের অবস্থা, কোনো ব্যাপারেই একমত নয়। একমত হতে পারবে একমাত্র সেই ব্যক্তি যিনি অন্তত সারেন্ডার করবেন মহাসত্যের কাছে, আল্লাহ প্রেরিত ওহির সত্যের কাছে, কোরআন এবং হাদিসের কাছে, খেলা শেষ। আপনি যদি বলেন ব্যভিচার করা জায়েজ হবে কি হবে না, যে কোনো আদালতে যাবেন তারা বলবে হ্যাঁ মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, ইচ্ছা করলে জেনা করবে, ইচ্ছা করলে বিয়ে করবে, তার এখতিয়ার এটা, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন খবরদার জেনা করা হারাম। আরব দেশে এটাকে জেনা ব্যভিচারী খুব সস্তা ছিল এক সময়, কোনো ব্যাপারই ছিল না, ইসলাম আসার পরে চূড়ান্তভাবে হারাম হয়েছে, এমন হারাম হয়েছে যে মহিলারা নিজেরা এসে বলতে লাগলো হে রসুল আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করুন, আল্লাহ রসুল বলতেন তুমি এখন ফিরে যাও, বাচ্চা হবে তারপর এসো, দুবছর পরে এসে যে বাচ্চা দশ মাস পরে হয়েছে চলে আসে বাচ্চা কোলে করে, হে রসুল আমি অন্যায় করেছিলাম, আমার সন্তান এখন খালাস হয়ে গেছে, এখন আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নইলে আমি জান্নাত হারাবো। আল্লাহ নবী বললেন ওই কচি বাচ্চা দুধ পাবে কোথায়, ওকে বাঁচানোর দায়িত্ব তো আমাদের, অত ওই বাচ্চা যখন দুধ ছাড়বে শক্ত খাবার খাবে তারপরে ফিরে এসো, দুই বছর পরে বাচ্চা দুধ ছাড়লো, বাচ্চার হাতে রুটি নিয়ে মা এসেছে, এই দেখেন হে আল্লাহর রাসূল আমার বাচ্চা রুটি খেতে শিখেছে, এখন আমাকে আপনি শাস্তি দিন, আমাকে পবিত্র করুন, আমি জান্নাত পেতে চাই। আল্লাহ নবী বলেন হে আনসাররা তোমরা কি কেউ আছো এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে? একজন দাঁড়িয়ে বলে হে রসুল ওই বাচ্চার দায়িত্ব আমি গ্রহণ করলাম, তখন বলা হলো যাও এবার ওকে শাস্তি দাও। এই মহিলারাই কিন্তু একসময় জেনা ব্যভিচারী করত, তাদের মধ্যে কি অবস্থা হয়েছে, এমন আমূল পরিবর্তন হয়ে গেছে মানুষগুলার যে না তারা আর জেনা ব্যভিচারী করবে না, বরং একদিন করে ফেলেছে উত্তেজনা বসে এখন শাস্তি নিয়ে ওদের পাগল হয়ে আসছে, যখন মহিলাকে বুক পর্যন্ত পুঁতে মাথায় পাথর মেরে মাথার ঘিলু ছটকে খালেদ বিন ওয়ালিদের গায়ে একটু লেগেছে, খালেদ একটু তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন এই খালেদ মাহলান ইয়া খালেদ খবরদার হাত খালেদ থামো, এই মহিলা যে তওবা করেছে এই তওবা সমস্ত মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলে ও তো গোলাবে না, এই তওবা তুলনীয় কোন তওবা পৃথিবীতে এখন হয়নি। আল্লাহ নবী নিজে তার জানাজা পড়লেন, কোথায় সমাজ পরিবর্তনের হাতিয়ার মহাসত্য আল্লাহর কাছে সারেন্ডার। যতক্ষণ একটা মানুষ আত্মসমর্পণ না করবে সত্যের কাছে সে হবে উদ্ধত শয়তান, শয়তানের প্রতিমূর্তি, যখন সে আত্মসম্ভব করবে আল্লাহর কাছে সে আর শয়তান থাকবে না, সে তখন শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে, অনেক অনেক উপরে তার স্থান মর্যাদা চলে যাবে। আরবের এই কলুষিত সমাজকে নিষ্কলুষ সমাজে পরিণত হয়েছিল ওহির বিধানের মাধ্যমে, দেখিয়ে দিয়েছে মুসলমান যে পৃথিবীতে এর কোনো তুলনীয় সমাজ তোমরা কোনোদিনও কায়েম করতে পারোনি পারবে না, যতই তন্ত্র মন্ত্র দোহাই তোমরা দাও। এই এলেম উঠে যাবে, ইউরফাল এলেম, এই এলেমটা যে দরকার ছিল সেটা এখন থাকবে না। আপনার বাচ্চা ছেলেদেরকে এখন শেখানো হচ্ছে কি ললিত কলা, একটা বাচ্চা কিছুই সে খবর রাখে না স্কুলে গিয়েছে, তাকে আগে ললিত কলা শেখাও, লারলাপ্পা শেখাও, তারপরে জাতীয় সঙ্গীত কি রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা সের কি জাতীয় সঙ্গীত, ওমা তোমার আকাশ তোমার বাতাস, মা নাকি বেটা, মায়ের বুকের মধ্যে মানুষ হাঁটে নাকি, অত আমাকে শেখানো হচ্ছে আমার এই মাটি ঢুলে মা, এইটি হচ্ছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, আর এগুলো আমাদের বাচ্চা শিখছে, তাকে বলা হচ্ছে না তুমি সুরা ফাতিহা পড়ো, তাকে বলা হচ্ছে না তুমি বিসমিল্লাহ বলে ক্লাসে বসো, এগুলো তাকে শেখানো হয় না। সর্বক্ষেত্রে একটা বাচ্চাকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে আরার দিকে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা আমরা করছি, এরপরও ভাবছি আল্লাহর রহমত নেমে আসবে। আরবের লোকেরা কিন্তু মূর্তির কাছে গিয়ে আগে সম্মান জানাতো, তারপরে তারা দুনিয়ার কাজ করতো, আমারও ঠিক যেন সেরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আরেক দিকে, এটা আমাদের ভুল হচ্ছে, যে জন্য মূল এলেম না থাকাতে একজন দেবগুণ হচ্ছে। আর জাহালাত বাড়ছে কেন? যে এলেমের বাইরে যারা ওটাই মূর্খতা, আর এই মূর্খতা আমাদের মধ্যে এসে যাচ্ছে, বস্তুবাদী সভ্যতা এসে যাচ্ছে, সব ব্যাপারে ভাবছি বস্তুবাদী সব কিছু। আপনি ঠিক আছে সবই বুঝেন, কি করে সাইকেল চালাবেন, পেটের দায়ে দিন দিন আবিষ্কার হচ্ছে, আগে এক বিঘা জমিতে আট মন ধান হতো, এখন আপনি আধুনিক প্রযুক্তি আবিষ্কার করলেন, হাইব্রিড ধান আবিষ্কার করলেন, মানে এক বিঘা জমিতে ৫০-৫২-৫০-৬০ মন ধান হচ্ছে, এগুলো তো হবেই। এগুলো তো এলেম নয়, এগুলো হলো আপনার দুনিয়াবী প্রয়োজনের স্বার্থে কাফের হন আর মুসলিম হন, প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক প্রতিভা দান করেছেন, আল্লাহ কাকে দিয়ে কোনটা রুজির ব্যবস্থা করবেন তিনি ভালো জানেন, এগুলো তিনি করবেন, এগুলো হচ্ছে। কিন্তু দুনিয়া পরিচালনার জন্য, নিজের জীবন পরিচালনার জন্য, নিজের পরিবারের জীবন পরিচালনার জন্য এলেমের দরকার, সে এলেম কিন্তু আমরা হারিয়ে ফেলছি। যে এলেমের কারণে সমাজে শান্তি থাকে, ভাই ভাই মহব্বত থাকে, উঁচু নিচু ভেদাভেদ থাকে না, সবার প্রতি সবাই সহানুভূতিশীল হয়, ওই মহান এলেম আল্লাহর কাছে, সে এলেম আছে কোরআন এবং হাদিসে। ওই এলেম যদি ফিরিয়ে আনতে পারতাম হয়তো আমরা আরো বেশ কিছুদিন শান্তিতে থাকতে পারতাম, তবে আজকের সে জিনিসটা আস্তে আস্তে বিদায় নেবে, আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন। এরপরে জেনা ব্যবসা বৃদ্ধি পাবে, নারীর ক্ষমতায়নের নামে নারীর পিছনে যে এখন ভাবে সামনে এসে যাচ্ছে, আপনারা হিসাব দেখছেন বার্ষিক হিসাব, প্রতি বছরে বছরে নারী নির্যাতন বাড়ছে, কারণ নারী এবং পুরুষের যে স্বভাব ধর্ম তাতে তারা সুযোগ পেলেই অপকর্ম করবে। আর এই জন্য ইসলামে এই বিষয়টা খুব কঠোর দৃষ্টিতে দেখা হয়েছে, কিন্তু আমরা ক্ষমতায়নের নাম করতে গিয়ে যৌন সুড়সুড়ি এমনভাবে দিচ্ছি যে কোনো অবস্থাতেই সমাজকে ধরে রাখার আর উপায় নাই, ধ্বংস হয়ে যেতেই হবে, যেহেতু আমরা মূল রাস্তা থেকে দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি, যেটা আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলছি, এখান থেকে দূরে আসা খুব জরুরি। আল্লাহ রাসূল এরপরে বলছেন, ও ইয়াকসুর শুরবুল খামর, মদ্যপান বৃদ্ধি পাবে, মদের বৃদ্ধি যত বলেই কথাই আমরা বলি না কেন, মদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন মদ এসে গেছে ইয়াবা ট্যাবলেটে, যত আপনি পুলিশ বাড়াচ্ছেন ততই আর আরো বেশি দুর্নীতি বাড়ছে, লাভটা কি? কারণ মানুষের আকিদায় যদি পরিবর্তন না আসে যে মদ খেলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই আকিদা যদি পরিষ্কার না থাকে তার কাছে, কোন পুলিশ দারোগা দিয়ে কখনো এগুলি বন্ধ করা সম্ভব নয়, এটা দারুণ নেশার বস্তু। এই নেশা এমন খারাপ জিনিস, একবার ধরে গেলে সে ওই নেশা না খাওয়া পর্যন্ত সে নিজেকে ঠিক রাখতে পারে না। জেলখানায় দেখেছি যেদিন দু একটা ফেন্সিল খোর আসতো, তামাম রাত্রে ওদের চিৎকার ঠেলে কেউ ঘুম পড়তে পারতো না, সেকে ডাক্তার বলছে স্যার কি করবো, বলেন কি আবার ফেন্সিল খাওয়াই দেবো, না তোমার আইনে কি বলে, স্যার আইনে তো না, তার তো কি করবো, তো স্যার কার তো ঘুমোতে দেয় না, শিকুল দিয়ে বেঁধে রাখছে হাত পায়ের পরও চিৎকার দিচ্ছে, কারণটা কি? ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, এমন অভ্যাস সে করে ফেলেছে। আস্তে আস্তে যদি উপদেশ দিয়ে দিয়ে, ধর্মীয় উপদেশ ছাড়া কোনোদিন এগুলো ঠেকানো কোনো বুদ্ধি নাই। আজকে সমস্ত সমাজ নেতারা বলতে শুরু করেছেন যে এইডসের হাত থেকে মুক্তি পেতে গেলে ইসলামের শিক্ষা গ্রহণ করো, বাংলাদেশ শুধু নয় বিদেশিরাও যারা মুসলমান না তারাও বলছে যে ইসলামের নৈতিক শিক্ষা ব্যতীত পৃথিবীকে এইডস থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। শুধু এইডস কেন, প্রতিটি অপকর্ম থেকে মুক্তি পেতে গেলে এখানে আসতেই হবে। যে সুদের অপকর্মে আজকে আমেরিকার ওয়াল স্ট্রিট দখল করার আন্দোলন শুরু হয়েছে, এই বিরুদ্ধে ইসলামকে অনেক আগে বলেনি, আগে সুদী অর্থনীতি বাতিল করো হে দুনিয়ার মানুষ, আন্দোলনে কখনই দারিদ্র বিমোচন সম্ভব নয়। আল্লাহর কথা মানুষ মানে কখন, বেগাদা পড়ার পরে মানে, আগের মানলে তো সমস্যা থাকে না। এরপরে আল্লাহ বলছেন ইয়াকুল্লুর রিজাল, পুরুষ লোক কমে যাবে, মহিলা বেশি হবে, আমাদের মেয়েরা কিন্তু ছেলে চায়, কিন্তু আল্লাহ বলছেন তোমরা যতই ছেলে চাও, ছেলে তো বাঁচলে তবে তো, রাস্তায় ঢাকাতে দিল খোসা মেরে, একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে ভালো ছেলে, আর এক ছেলে তাকে মেরে দিল, ফার্স্ট ও হবে কেন, আমি হবো, যদি ওকে মেরে দিতে পারে আমি ফার্স্ট হয়ে যাবো। এই ছোট্ট খাটো ব্যাপারে মানুষ হত্যা করে যাচ্ছে, মানুষ যেন মুরগি মারতে গেলে মানুষ একটু আহু করে, আর মানুষ মারতে মানুষের কোনো মনে হৃদয়ে কোনো মায়া দেয় নাই, এত খুন খারাপি বেড়ে যাচ্ছে দিন দিন। এটা বহু আগে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, দেখো যদি একবার উম্মতের যদি অস্ত্র পরিচালিত হয়, এই অস্ত্র কিন্তু আর কখনই থামবে না, খবরদার তোমরা মানুষকে হত্যা করো না। বিদায় হজের দিন আল্লাহ নবী যে ভাষণ দিলেন, ভুল হচ্ছে আমার, মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী যে ভাষণ দিলেন, সেদিন বনু জোহরা গোত্রের এক কিছু লোককে ওরা আগে যেহেতু হত্যা করেছে তাদের দল, তা বিনিময় হত্যা করলো একজনকে, আল্লাহ নবী ভাষণ দেন দেখো আমার পায়ের তলে জাহিলিয়াত আমি পদদলিত করে দিলাম, আজ থেকে কোনো খুন খারাপি হত্যাকাণ্ড চলবে না, কারণ হত্যা কেবল হত্যা বৃদ্ধি করে, সমাজে শান্তি আনতে পারে না। অর্থাৎ ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, হিংসা কল হিংসা আনে। আরবে সামান্য কারণে মারামারি লাগলে বছরের পর বছর যুদ্ধ হতো, এই সব বন্ধ হয়ে গেছে ইসলামের বরকতে। আমরা মুসলমান, আমাদের এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে, নইলে কিয়ামতের গজব কিন্তু খুব দ্রুত এসে যাবে আমাদের কাছে। এরপরে একটা মৌলিক কথা আল্লাহ রসুল বলছেন, দেখো একজন আরবি এসে বলল, হে রসুল কিয়ামত কখন আসবে? আল্লাহ রসুল জবাব দিলেন কি, যা জুইয়াতিল আমানা ফান্তাজির সাআ, যখন আমানত ধ্বংস হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তিনি বললেন আমানত ধ্বংস কেমন জিনিস? তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, যা উসিদাল আমর যা গায়ের আহলিহি, অযোগ্য ব্যক্তির হাতে যখন নেতৃত্ব সমর্পণ করা হবে, মনে রেখো তখনই আমানত ধ্বংস হবে। কি ব্যাখ্যাটা দেখেন, আজকে সর্বত্র অযোগ্য নেতৃত্ব, রাষ্ট্রের সমাজের এমনকি মসজিদেও সর্বত্র অযোগ্য নেতৃত্বের ছড়াছড়ি। কারণ যে নির্বাচন প্রথা আপনারা চালু করে দিয়েছেন, এখানে অযোগ্য লোক ছাড়া কোনো যোগ্য লোক নির্বাচিত হতে পারবে না, কারণ জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন লোক কখনোই মানুষের দুয়ারে দুয়ারে যে বলে না আমাকে তোমরা নেতা বানাও, আমার চাইতে পবিত্র দুনিয়ায় কাউকে পাবে না, কোনদিন কেউ বলে নিতান্ত যারা একেবারে কি বলবো, যা ভাষা খারাপ হয়ে যায় বলতে না এগুলো কথা, তবু বাস্তবতা যা বলছে তাই। সমাজের নেতৃত্ব আজকাল চলে যাচ্ছে অযোগ্যদের হাতে, ফলে পুরা সমাজটা লুটপাটের ক্ষেত্রে পরিণত হয়ে গেছে। এমন কোন স্থান নাই যেখানে আপনি ঘুষরা কাজ করতে পারেন, লুটপাটের কারবার, যে একটু পথ পাবে সে লুট করবেই। ইল্লা মাশাল, দু একজন লোক হয়তো ভালো মানুষ যেতেও পারে, বাই চান্স গেলেও তিনি নিজে ভালো থাকতে পারেন না, দলের চাপে বা বিরোধী দলকে ঠেকানোর জন্য যে কোনো কারণে, অথবা দেখেও না দেখার ভান করেও অন্যায়কে প্রশ্রয় দিতেই হচ্ছে। আল্লাহ রাসূল আগেই বলে সাবধান, যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে আসবে তখন তোমরা আশঙ্কা করো কিয়ামত আসার। এরপরে হুযায়ফা থেকে একটা হাদিস, হুযায়ফা এমন একজন সাহাবি ছিলেন যাকে সাহেব সিররের নবী বলা হতো, আল্লাহ নবীর গোপন কথা উনি জানতেন। উনি অন্য সাহাবিরা ভালো কিছু জানতেন যে আগামী দিনে কি করলে আমাদের ভালো হবে, আর উনি খালি শুনতেন কি করলে আমার ক্ষতি হবে, কারণ ক্ষতির হাতে যেন উনি বাঁচতে পারেন। তা তিনি একদিন প্রশ্ন করলেন, হে রসুল আপনার যুগে যেভাবে আমরা আছি শান্তির সঙ্গে, আপনার মৃত্যুর পরে কি আমরা এরকম থাকতে পারবো? আল্লাহ রসুল বলেন, না এরপর আরো খারাপ দিন আসবে। তো তাহলে উপায়? তারপর আবার ভালো দিন আসবে, তারপর কি হবে? আবার খারাপ দিন আসবে, তখন আমরা কি চলবো? তখন তিনি জবাব দিচ্ছেন, জবটা শুনে রেখে দেন, দেখো এমন একটা দিন তোমার সামনে আসতেছে, সেই যুগে নেতারা আমার হেদায়ত অনুযায়ী চলবে না, বলে আস্তান্দুনাবে সুন্নতি, আমার সুন্নত অনুযায়ী তারা চলবে না। তারপরে ফিহিম কুলুবুন রিজালুন কুলুবুহুম কুলুবুশায়াতিন, তারা তোমাদের মতেই মুসলমান হবে, তোমাদের মতেই মানুষ হবে, কিন্তু তাদের কলবগুলো হবে, হৃদয়গুলো হবে কুলুবুশায়াতিন, শয়তানের অন্তর। ফি জুসমানে ইনস, মানুষের দেহ অন্তরটা হবে শয়তানের। কাইফা আসমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই সময় আমরা কি করব? আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, তালজাম জামাতুল মুসলিমিন ওয়া আমিরহুম ওয়া তাসমা ওয়া আতিয়, সেই সময় তোমাদের যিনি আমির থাকবেন, মুসলমানদের যে জামাত থাকবে সেটাকে তুমি লাজেম করো এবং আমিরের আনুগত্য করো, খবর দেওয়ার জন্য ডানি ভাই, এমনকি বলা তোমাদের পিঠে চামড়া তুলে নেন আমির সাহেব, তথাপি তো আনুগত্য করো, বিশৃঙ্খল হলে শেষ হয়ে যাবে। ওয়াইন দরে বা জাহরোকা ওয়া খাজা মা লোকা ওখাজা মা লোকা, তোমার মাথা তোমার পিঠ যদি চাপড়ে চামড়া তুলে নেয়, তোমার সমস্ত মালও যদি ওই নিয়ে নেয় শাসক, তবু তুমি আসমে ওয়াতে, তুমি তার কথা শোনো এবং আনুগত্য করো, সামাজিক বিশৃঙ্খলা করো না। রাও মুসলিম। ওয়ান উম্মুল হুসাইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন উমরা আলাইকুম আব্দুম মুজাদ্দুম ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, উম্মুল হুসাইন সাহাবিয়া মহিলা সাহাবী বলছেন, যদি তোমাদের উপরে একজন নাক্কান কাটা হাফসি গোলামকে আমির নিয়োগ করা হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তাহলে কি করবে? ফাসমাউ লাহু ওয়া আতিউ, ওহো মুসলিম, তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আমরা তো মনে করি বহুদলীয় গণতন্ত্র খুব ভালো, যত দল তত ভালো, ইসলামের সম্পূর্ণ বিরোধী এগুলো। যত দল হবে তত সমাজ বিভক্ত হবে, নেতৃত্ব বিভক্ত হবে না সমাজ বিভক্ত হওয়া। এজন্য ইসলামের নেতৃত্ব নিয়ে লড়াই করা একদম নিষিদ্ধ করা হয়েছে। যাকেই আপনি নিয়ে আসবে সে তো ফেরেশতা হবে না, সে তো আরেকটা মানুষই হবে, তার মধ্যেও তো ওরকম ভালো মন্দ দুটি গুণই থাকবে। আপনার নেতার মধ্যেও ভালো মন্দ দুটি গুণই আছে, একেবারে নিকাট খারাপ এমন কোনো নেতা নাই, সবটাই ভালো এমন কোনো নেতা নাই। অতএব নেতৃত্ব যেখানে আছে ওখানে থাক, পরিবর্তন করবেন না, কিন্তু নেতাকে সঠিক পথে পরিচালনার জন্য সবসময় উপদেশ দিন, তার ভুলটা ধরিয়ে দিন, ভালো পথে আহ্বান জানান। যদি ওই নেতা কথা না শুনে অন্যায় দিকে চলে দেয়, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন ওয়ালিন ইলিয়া রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। যদি কোন নেতা আল্লাহ পাক যাকে জনগণের নেতা বানিয়েছেন, নেতা কিন্তু নিজের ইচ্ছা হয় না আল্লাহর হুকুম ছাড়া, অথচ সে ব্যক্তি জনগণের আমানতের খেয়ানত করল, ঘাস শুনলে রাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর রাসূল বলছেন তার উপরে জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দিবেন, কি মারাত্মক কথা! দুনিয়াতে আপনি যতই বড়াই করেন, নেতৃত্বে লড়াই করেন না কেন, আখেরাত আপনার জন্য অন্ধকার। অতএব যতক্ষণ তিনি আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করবেন, যতক্ষণ তিনি সালাত আদায় করবেন, ততক্ষণ তার বিরুদ্ধে লড়াই না করে তোমরা সামাজিক ঐক্য বজায় রাখো এবং যে কোনো মূল্যে তাকে সংশোধনের চেষ্টা করো। যদি তিনি সংশোধন না হন তো মনে রেখে দিও ওই নেতৃত্বের জন্য জাহান্নাম অবধারিত, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হাদিসগুলো পরপর একসঙ্গে করলে দেখবেন আমাদের সমাজ থেকে প্রকৃত ওহির এলেম, কোরআন হাদিস এলেম আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, এটা আমাদের আলেমরাই স্বীকার করছেন এখন। সেই সাথে মূর্খতা বেড়ে যাচ্ছে, অর্থাৎ কোনো ব্যাপারেই সঠিক দক্ষ যোগ্য লোক আমরা পাচ্ছি না। এই সাথে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে, যার প্রমাণ আমরা নিজেরাই। আজকে মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। যে মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে সে কি আমার বোন নয়, সে কি আমার মা নয়? প্রত্যেকটা পুরুষের উচিত ছিল জীবন দিয়ে হলো একজন মা বোনের ইজ্জত রক্ষা করা, কিন্তু আমরাই এখন হয়ে যাচ্ছি অন্যরকম। এই ব্যাপারে উভয় পক্ষের দায়িত্ব রয়েছে। মদ বৃদ্ধি পাবে, নিঃসন্দেহে মদ বৃদ্ধি পেয়েছে, ওই সাথে পুরুষের সংখ্যা কমে যাবে, নিঃসন্দেহে তাই কমে যাচ্ছে। দেখেন আল্লাহ কি সুন্দর ব্যবস্থাপনা। আমাদের দেশে জনসংখ্যা যদি সঠিকভাবে থাকবে, কোনো দেশেই পুরুষ নারী কিন্তু কাছাকাছি থাকবে, কম বেশি হবে না। যখন আমরা নিজেরাই মানুষ হত্যা করব তো অটোমেটিক পুরুষ তো কমে যাবেই। এমন একটা দ্বীপ আছে নাকি পৃথিবীতে, লাক্ষাদ্বীপ না ফিজি দ্বীপ বোধ হয়, সেখানে নারী বেশি পুরুষ খুবই কম। বাংলাদেশের সে অবস্থা নাই। যদি আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি তো আল্লাহ পাক আমাদের হাত ধরে বলবে না যে তুমি মানুষ খুন করো না। সেজন্য আগেই হুঁশ জারি করে দেওয়া হয়েছে, সাবধান, তোমরা যেন খুন খারাপের জড়িয়ে যেও না। এমনকি এটাও এসছে মধ্যপ্রাচ্য সম্পর্কে, যে মধ্যপ্রাচ্যে ফোরাত নদী বা ইউফ্রেটিস নদী যতদিন পর্যন্ত যুদ্ধ লাগবে, সোনার পাহাড় উঠবে, সোনার পাহাড় বলতে তো বুঝতে পারছেন আপনারা, এখন তেলের সোনা পাওয়া গেছে, তরল সোনা, এইটা নিয়ে যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজারের মধ্যে 999 জন মরবে, প্রত্যেকেই মনে করবে যে আমি খালি বাঁচবো আর সবাই মরবে, শেষকার দেখা যাবে সব শেষ, সোনা পাবে আর বলবে হায় রে এই সোনার জন্য আমি মানুষ মারলাম, কি খাবো আমি, কি করবো সোনা দিয়ে, সোনা কি চিবেই খাবো? চোর বলবে এই এইটার জন্য আমি চুরি করতে গেছিলাম। আল্লাহ বলছেন সেদিন আমি পৃথিবীর ভিতরে লুকিয়ে থাকা সম্পদ সব বাইরে বের করে দেবো, ওয়াখরাজাত আরযু আসকালাহা, এই জমিনের বুকে ভূগর্ভে যা লুকায়িত স্বর্ণ রৌপ্য ম্যাগনাইট হীরা যত সম্পদ আছে এ সবগুলো জমিন বের করে দিবে। তখন মানুষ দান করার জায়গা খুঁজে পাবে না, গরিব পাবে না, ফকির পাবে না, মিসকিন পাবে না, এত টাকা পয়সা মানুষের হবে সোনা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে কিন্তু ফকির পাই না, কাকে দেবে? এদিন আসতেছে। আগে মানুষ হাজার টাকা কারে বলতে জানতো না, আর এখন মাশাআল্লাহ এখন হাজার টাকা নোটই হয়ে গেছে। দিন দিন এদিকে আমরা এগিয়ে যাচ্ছি, কেয়ামত সামনে আসছে। অতএব আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়ামান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্ন ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের প্রভুকে, তোমরা ভয় করো সেই দিনকে, অক্ষয় ইয়ামান, সেই দিনকে যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে লাগবে না, সন্তান তার পিতার কোনো উপকার করতে পারবে না। অতএব তোমরা যেন এই পৃথিবীর এই দুনিয়াবি ভোগ বিলাস যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া এবং ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। তোমরা ফিরে এসো আল্লাহর পথে, আত্তাকু ইয়ামান, ভয় করো সেই দিনকে। তুয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষ সেটাই পাবে দুনিয়াতে সে যা উপার্জন করেছে। ওহুম লা ইউজলামুন, তাদেরকে কোনোই জুলুম করা হবে না। অতএব আমরা কেয়ামতের আলামতের যুগে বসবাস করছি, আমরা যে যতটুকু পারি যেন এই সমস্ত নিদর্শন যেগুলো হাদিস থেকে আপনারা শুনলেন এগুলোতে যদি আমরা দূরে থাকতে পারি, সাধ্যমতো আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা আল্লাহ গজবের শিকার না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।